الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها. وقال النبي صلى الله عليه وسلم: لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا، أولا أدلكم إلى شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم. أذكر এই মাহফিলে উপস্থিত সম্মানিত বন্ধুগণ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে সূরা নিসার, সূরা নূরের যে আয়াতটি তেলাওয়াত করেছি, সূরা নিসার যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াত এবং সহিহ মুসলিম থেকে যে একটি হাদিস পাঠ করেছি, এই দুটিকে সামনে রেখে ছোট্ট একটি বিষয়ে গুটি কয়েক নির্দেশনা বলতে চাই। অমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আজকের বিষয় হচ্ছে সালাম বিনিময় জান্নাত লাভের উপায়। সালাম অর্থ শান্তি ও নিরাপত্তা। সালাম হচ্ছে ইসলাম ধর্মের অন্যতম আদর্শের মধ্যে একটি উল্লেখযোগ্য আদর্শ। মুসলমানদের মধ্যে এই সালাম বিনিময় ও বিস্তারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর নির্দেশ করেন। শুধু তাই নয়, বরং এই সালামকে মুসলিম ভাইয়ের হক হিসাবে গণ্য করেন। কেননা এই সালাম মুসলমানদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও সম্প্রীতি সৃষ্টির উল্লেখযোগ্য উপায়। সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেনা অচেনা সকলকে সালাম দিতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাম বিস্তার ঘটাতে বলেছেন, এই সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সালাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় এজন্য যে এই সালামের মাধ্যমে মানুষ দুনিয়ায় পরস্পরের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়। ঠিক তেমনিভাবে এই সালামের মাধ্যমে দুনিয়ায় আল্লাহর রহমত, শান্তি ও নিরাপত্তা লাভ করতে পারে, পরকালে চিরসুখময় স্থান জান্নাত লাভে ধন্য হতে পারে। অতএব এ সালাম ইসলাম তথা মুসলমানদের উল্লেখযোগ্য একটি নিদর্শন, উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য। সুতরাং এই সালাম, এর ফজিলত এবং পদ্ধতি সম্পর্কে আমরা দুটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সালাম যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি থেকে জেনে নেওয়া উচিত। প্রথমে আমরা বলবো এই সালামের বাক্যাবলী কীরকম হওয়া উচিত। একটি উল্লেখযোগ্য হাদিস আবু দাউদ শরীফের, সেই হাদিস দ্বারা আমরা জানতে পারি সালামের পদ্ধতি কীরকম হওয়া দরকার। সালাম দাতা কীভাবে সালাম বলবেন এবং উত্তরদাতা কীভাবে উত্তর দিবেন, এই পদ্ধতি আমরা ওই একই হাদিস থেকে জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কতিপয় সাহাবিদেরকে নিয়ে মসজিদে নববীতে অবস্থান করছিলেন, বসাছিলেন। এই মুহূর্তে জনক আগন্তক এসে বললেন, আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, وعليكم السلام ورحمة الله لك عشرة. কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি জবাব দিয়ে বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া লাকা ইশরুন। কিছুক্ষণ পরে আবার আরেক ব্যক্তি এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা তারাকতালে আখিকা শাইয়ান লাকা সালাতুন। অর্থাৎ প্রথম ব্যক্তি যে সালাম দিলেন শুধু বললেন আসসালামু আলাইকুম, দ্বিতীয় ব্যক্তি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তৃতীয় ব্যক্তি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অতএব এই হাদিস থেকে তিনটি পদ্ধতি আমরা জানতে পারি যে ন্যূনতম আসসালামু আলাইকুম বলতে হবে, এর চাইতে বেশি বললে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর চাইতে আরও বেশি বললে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তিনটি জায়েজ, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটিকে অনুমোদন দিয়েছেন, তবে ফজিলতের ক্ষেত্রে কম বেশি হবে। যিনি সংক্ষেপে বলবেন আসসালামু আলাইকুম তার জন্য দশ নেকি, যিনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তার জন্য বিশ নেকি, যিনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তার জন্য তিরিশটি নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুতরাং শব্দ কম হলে নেকিও কম হবে। জবাবের ক্ষেত্রে কোরআন শরীফের যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমরা কোনো অভিবাদন পাবে তখন যেভাবে যে শব্দে পেয়েছো তার চাইতে উত্তমভাবে তুমি বিনিময় করবে, তাও যদি সম্ভব না হয় অন্ততপক্ষে তিনি যতটুকু তোমাকে দিয়েছেন সম পরিমাণ তুমি দিবে। সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সালামদাতাদের জবাব দিয়েছিলেন, যিনি শুধু বলেছিলেন আসসালামু আলাইকুম তাকে বলেছিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু বেশি দিয়েছিলেন। যিনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাকে বলেছিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর একটু বেশি দিলেন। আর যিনি লাস্টে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাকে বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তুমি তোমার ভাই যে তোমাকে একটু বেশি দিবে এই সুযোগটি তুমি রাখলে না, মা তারাকতালি আখিকা শাইয়ান এই কথাটি বললেন। সুতরাং একটু বেশি দিতে হবে। অতএব এই হাদিস দ্বারা আমরা সালাম আদান এবং প্রদানের বাক্যাবলী জানতে পারলাম স্পষ্টভাবে। অতএব যখনই আমরা কেউ সালাম দেব তখন পরিপূর্ণভাবে সালাম দেওয়ার চেষ্টা করব, তবে যিনি আমাকে জবাব দিবেন তার জন্য একটু বেশি বলার সুযোগও রাখতে হবে। এখন এই হাদিসের আলোকে, এই আলোচনার আলোকে আমরা কয়েকটি ছোট্ট দিক আলোচনা করতে চাই যে কে কাকে সালাম দিবেন। প্রথম মাসালা হচ্ছে কে কাকে সালাম দিবেন। হাদিসে এসেছে ফালিউসাল্লিমু সাগীর আলাল কাবীর ওয়াল কলিল আলাল কাসীর ওয়াল মারু আলাল কাঈদ। ছোটরা বড়দেরকে সালাম দিবে, অল্প সংখ্যক বেশি সংখ্যককে সালাম দিবেন, চলমান ব্যক্তি অবস্থানরত ব্যক্তিদেরকে সালাম দিবেন, এটা হচ্ছে মূল নীতি। অনুরূপভাবে শুধু ছোটরাই বড়দেরকে সালাম দিবেন এই অপেক্ষায় থাকাও ঠিক নয়, কেননা ছোটদেরকে যদি আমরা শিক্ষা না দিই তাহলে তারা শিখবে কোত্থেকে। এই মর্মে ছোট বাচ্চাদেরকে, ছোটদেরকে বড়রা আদর করে স্নেহ করে আগে সালাম দিতে পারবেন, এটা বৈধ। এখন এটা আমরা সহজেই বুঝলাম যে ছোটরা বড়দেরকে সালাম দিবেন, অল্প সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবেন, এটা সহজে বোঝা গেল। এখন চলমান ব্যক্তি অবস্থানরত ব্যক্তিদেরকে সালাম দিবেন, এটার ক্ষেত্রে চলমানের অবস্থাটা কেউ পায়ে হেঁটে চলতে পারেন, কেউ সাইকেলে চলতে পারেন, কেউ গাড়িতে চলতে পারেন। অতএব এই যারা চলমান যেরকম অবস্থা হবে, দ্রুত গতি যার বেশি হবে তিনি বেশি আগে সালাম দিবেন। অর্থাৎ দেখা যাচ্ছে